যেটা আসবে জিনিস কেন বাটোয়া করবে গলত হইতে পারে নাও হইতে পারে কেন কারণ মোস্তাক হইতে পারে নাও হইতে পারে কবই লেখি আসবি এটা আসল জিনিসকে বর্ণনা করা বলে আর দিকে এখন আর কে বর্ণনা করে মূল বিষয়বস্তু আগে বর্ণনা করছে বাটোয়া এখন তা আরবি জিনিসকে বর্ণনা করতেছে বাবু দাবু গলত ইয়ে বাপ দাবি করনা গলত কা বাটোয়া কেন দাবি করনা সেকা কা কি হা উস বাটোয়া কেন বিশ্বাস করা সাহেব কোদে ওয়েজত দা আহাত হুম গলত এনে সুরাকও মেজে কিছু না দাবি কিয়া গলত যে বাটোয়া মানে কি হয়েছে ভুল হয়েছে শুনে وَدَعَا أَنَّا مِنَّا أَصَابَهُ خَيَّا إِلَىٰ دَلِكَ اور کہاں حقیقت کے وہ حصہ جس کو اس کے لیے حاصل ہوا اس کا کچھ اپنے ساتھی کی دخل میں ہے اور حصہ منجر جہاں سے اور انشی کام خاتے ہیں سے دخل منجر تاسم نہیں دخل منجر قد آشاد آلو مسلم لیکن تو ایک ہوتا ہے একটার কেয়া কি জাতি উসুল করে কেবল নিজে স্বীকৃতি দিচ্ছে যে আমি উসুল করেছি আমার হিসাকে আমি উসুল করেছি কিন্তু আমার হিসা আংশিক আমার হাতে নয় কার হাতে আছে আমার সাথীর হাতে আছে তার এই কথাকে রং হবে না হ্যাঁ বায়না পেশ করলে তার কথা কি হবে নিয়ে তদ্দিক কেয়া দেয়গা উস দাওয়া পর মুগর বায়না পেশ যখন বায়না পেশ করবে দাওয়া কি হবে ধন দিক হবে বায়না পেশ না করতে পারে দাওয়া কি হবে না কেউ করে দাবি কে ফসে তার উদ্দেশ্য কি যে বাটোয়ারা কি করে ফস কেউ দাবি করছে বা দা উক্তি বা দোয়া উপহন্যাস বাস্তবায়ন হওয়ার পরে সে ফসকে তার এই দলকে তদ্বিক করা হবে না ইল্লা জাতি মগজ গরিব ভাগ ধরি পাই না তো পেশ করবে তার কথা কী হবে দাবাটা কি গ্রহণ দিকে হবে না হলে তার দাবা কী হবে না গ্রহণ দিকে হবে একশো নাম কোন লাভ হবে না সে দাবি করছে ঠিক ওই বায়না পেশ করতে বায়না কায় অত বায়না দলিল পেশ হয়নি দলিল দাওয়াটা দলিল সাবেত করতে এই তো ইস্তা হল ভট্টা কাজী নে কসম ধরা এগা সবার কাজে কাজী করব অংশীদারকে কি করবে কসম দিবে কে কাজী আমার না করা মিহি اور ان شرکاؤں میں سے کسی نے انکار کر دیا قسم کر دیا شرکاؤں نے دیا کہا قسم ہوتے کہ کی گوچھ رہے ہوئے قسم کہتے ہیں کہتے ہیں جمع بین مسئلہ نہ کر اور نہیں کر اور جمع کرے گا درمیان حصہ کس کے انکار کرنے والا انہیں قسم کو انکار کرنے والا اور نہیں دیں اکان اور حصہ کے کتنے جنہ کریا যে ব্যক্তি কসম খেতে চায় না তার হিসা মুদ্রায় হিসাকে কি করবে তকসিম করেগা কাজী উন্নকে দরমিয়ান আপ উন্নকে হিসা কে নকার পাও যে দুটো পাও না এটুক হিসেবে যদি একজনকে সুরস একজনের সুরস পাও না তাহলে এইভাবে তকসিম করবো সুরস হলাকে সুরস দিবি সুরস হলাকে সুরস কেন ইয়ার না নকুল আহুজ্য দল হকি খাস শুধু যে ব্যক্তি অ্যাঙ্কার করে তারে কসম দিব বাকি সরকারকে কসম কেন দিব না প্রশ্ন একটা না যে কসম খাইতে অস্বীকার করে তাকে আর কসম তাকে কি দিবে ভাই তার হিসা এবং কার মধ্যে তাদের হিসার মধ্যে বাকি সরকারের হিসার মধ্যে কি করবে একত্রিত করবে না খাস করকে অহংকার করা হুজ্জত কারো কোনো যায় اور ناکل ہو کے مجھے اتنی یا مولانا اللہ سے بس ہم فاریوں کو مولانا بس معاملہ کیا جائے گا ان لوگوں کا جنہیں اللہ صاحب نے ان کے دام کو مانا پہلے تازہ دھارنوں نے ایک دن دابی کرتے ہیں ایک دن انکار کرتے ہیں جائے نامی پسند کھا بنا یہ دھارنوں نے دے یہ جنہوں نے شدہ کے معاملہ کرا بے لہذا دھارنوں نے چلو دے دے سکتی مردہ حصہ کا ناکہ بے حصہ من دیان سے کارو رضی اللہ عنہ جم بگی اللہ تک بہت اس کا بہت سارے دے لوگ کھوٹے سے مناسب یہ کہ نکول کیا جائے گا دعویٰ اس کا کہنا دعویٰ کہنا اس کا بھی تنا کرنا شے بوجھے تنا کرنا شے پتون شے اکشتا کسی اللہ رب سی کل اس کے بعد جو بات رہو اسی ہمار حصہ بھی کی بھی سی خود مجھے نا بات رہو اسی ہمار حصہ بھی کی بھی سی مجھے بھی سی تو ادھر بڑا ادھر এখন যদি সে দাবি করে যে আমার হিসার জন্য আমার হিসার কিছু অংশ অবগা হাতে আছে ওদের জন্য কথা বলতে কি পারু দিল না এক কথা বলে সে কি সে উসুল করছে আবার আরেক কথা বলে সে কি করে কই কোনো উসুল করে নাই দাদার জন্য কথা বলতে কি হইল ভাই তানা কোজ হইল এটাই তার দাবা কি না গ্রহণযোগ্য না বা কে ভাই না পেশ করব নাই বুঝছেন اگر وہ میں نے پورا حاصل کیا میرے حق کو میں نے اصول کیا میرے حق کو آکاش کو بالو کن اصول تو بولتی جو شبد دخل کرتے ہیں آنکھ دھول کل کل کل خسمی بس کل خسم کی کل کر دھول ڈال بھی دادی کرتے تار کتا کی ہوگی گرام بھی ہوگی وان قال صبني الى موزن كذا لم يسلم الي ولم يشهد على نفسي بالاستواء وكذب شريكه فحالف وفسق في القسمات میرے حصہ اس جگہ پر پہنچ بلا باتلا کریا ہمارا حصہ کوئی سیمانا پرجنت پہنچ موزائی کذا اور اس جگہ پر ولم ولم يسلم ٹھیک ہے نہیں تسلیم کیا جن اس کو مل سکتا کن تو سے ہم ولم يشهد على نفسه بالاستواء ایوم یہ اصول کو سی یہ بہار سے نجل ہے ایک طرح کرے چیک کر کر نہ جانی کی ہمارے حصہ کے لیے پیش وقت اور شریف ہو আর সঙ্গে যে না তোর হিসে এই মজা পর্যন্ত না তুই যে সীমানা থাকে যায় সীমানা পর্যন্ত তোর অংশ না বরং তোর সীমা এর ফলে কে বলছে ভাই অমর দুনে প্রসম খাই না হ্যাঁ লাভা কাসমা কসমি করে না হ্যাঁ লাভা উপস্থানে কী হবে প্রসম তোর বাটোরা হস্ত এলে বাটোরা কি দেবা হস্ত এই আগে দেখো সে মুসান দেখো দেখো আমার কোর্স দেখো উদ্ধ রাজনে দেখ যে তুমি আগে দেখো আমার চলি তো জানো না ক্লাব হি মেন্টর মহাসর বিলকুল তো কা ক্লাব উস মেন্টর মে জো হাসিল হুয়া কিসমত পে জায়গা باقرالله مدد جو پریمان حاصل ہوتی ہے مدد کی کیسے لے بھائی ایک طلاب ہوئی سے ہے نبی کو سب وہی اردو میں ہمارا حصہ ہمارا ہم ٹرائے کو دونے اردو میں آئی گئے نبی جنبا بلے مہا سالہ بھی کسی تو مدد کی کیسے لے بھائی ایک طلاب ہوئی سے سارا نوزیر ایک طلاب میں اکدار مدد کتاب الگوئی میں جو آسی میں اکدار مبیر میں جو دی بھائی مستقر میں دی کی حال ایک طلاب ہوئی تو ایلے کیوں میں تحالوں بھائی جائے بھائی کی بلا حسن ہوئی جائے তবে এই সুরতের মধ্যে বাকরুলের মধ্যে মেঘদারের মধ্যে যদি কি হয় একতলাফ হয় এমত অবস্থায় কসম খাবে দুনু জন থেকে বাকরা কি হয়ে যাবে ফস হয়ে যাবে যা করাবো না মেঘদারের মধ্যে কি আন্দাজ আল্লাহ মা দেখার না বেনাবো লোকবাদকে যে আমি নিজেকে কে আকার না তাহা লোকতন্ত্র সীমা থাকে আকার তাকার সীমা থাকার মধ্যে আমি বাইরের মধ্যে মবির মধ্যে যদি একতলাফ হয় তাহলে ওই জনকে বাইরের মধ্যে পছন্দ হবে বাইরে ফস হয়ে যাবে বাটনের মধ্যে একবার মাহসালের মধ্যে যদি কি হয় একতলাফ হয় তাহলে ওই জনে পছন্দ হওয়ার পরে কি বা বাটনটা কি হয়ে যাবে ফস হয়ে যাবে বুঝলেন লাভে তালা হবে তদমি লাভ ইউতাহতি 100 বক্তি আছে ভাই একজনের বাগে বছর 45 আর একজনের হচ্ছে কি 550 বক্তি দিনে কয়টা এর মধ্যে একজন ইসলামের যে কয়টা বছর 45 এর মধ্যে 50 টা মানে 50 টা মানে আপ কম দিয়ে 45 হলো বিতাতে আমার ইসলামের যে কম আছে দাদা এবারে বাথরুম করে এবারে তো বাথরুমে পূর্ণ মানে দৌড়া 550 এর যে মেলো আজকে সেমেন্ট কে অন اگر ایک طلب ہو تقبیر کے اندر تقبیر میں دیکھیے بھائی ایک طلب ہوئی لب یوں دبت لے تار کتا دیکھے لکھ کرا ہو تار کتا کو دام نہیں دام نہیں بات نہیں دابی سے دابی یہ نو دوال گبنا কেউ কে দাওয়া কে গোবনে ফায়াস করে আমার বাচ্চাদের শিখে আমি পাইছি আমার এটার মূল্য কি ধরছে রে ভাই কম ধরছে আর ভাত সন্তান যে পাইছে তার মূল্য কি হয়েছে রে ভাই পাঁচ চারটা দশ টাকা ধরছে দশ চারটা একশো টাকা ধরছে এই জন্য আমি 47 পাইছি আমার যদি সঠিক মূল্য নির্ধারিত করা হয় নাই এতবার নিয়ে বাইক কেন ভাইরাসের এতবার কোন গুবনে এতবার কেন একজনে দেখো না কোরবানির সময় 47,000 টাকা কিনছে এক গরু একজনে 33,000 টাকা কিনছে বুঝলো না ভাই তাহলে গোবনে এতবার হয় তাহলে বেসা কিনা সম্ভব হইতো একই ধরনের দেখা কোরবানির বাজারের মধ্যে কেউ কিনছে 1,20,000 এক গরুকে একজনে 80,000 টাকা দিয়ে দিচ্ছে লাভ ভাইয়ের মধ্যে গোবনের গুলো এতবার নাই কিসমতের মধ্যে যদি তকবি মিশে হয় গোবনের কোনো এতবার রাম তবর আমি ফিল পাইয়ে কাজা ফিল কিসমত এসে একই কিসমতকে বাটোরা কি দুজনে রাজা মন্দির হয়েছে না ভাই আরে বাটোরা করতে গেছে রাজি না এই পর্যন্ত জোর বলবো কেউ বাটোরা করতে পারবে যখন বাইরের মোস্তারি রাজা মন্দির দ্বারা কি হয় 5 টাকার মাল 10 টাকা দেয় কিনে কেন গোবনে যেতে পার নাই রাজা মন্দির থাকার কারণে তাহলে বাটোরা মধ্যে রাজা মন্দির হওয়ার কারণে গোবনের কোনো এতে পার ইলাইদা কারাতুল কিসমত বিকাজাল কাজী ওয়াল গোবনু ফাহিশুল হ্যাঁ হাজার কিসমত কাজে কাজীকে জড়িয়া হোক বাটনটা কার মাধ্যমে হয়েছে ভাই কাজীর পয়সার আর কিন্তু বেশকমরা অতি হয়েছে বেশি হয়েছে গুমনে ফায়াস আর তোকে ভাগ চারটা 40 টাকা বাবা লেনার তসারব মুকায় দিলাবে কেউ কাজী কা তসারব মুকায় দে আদলকে সাথ এনা কাজীর কাজার দ্বারা কাজীর ফয়সালাটা কি এই জন্য এতবার এই গোবনে ভাষা কি হবে এতবার لبکت سما دارن اصاب کل واجن طائفہ. ایک باری کے تقسیم کرتے اور پہنچا ہر ایک کے لیے ایک طیبہ فعدہ ہما بیتن فی جدیا. ہمیں ایک زندہ بھی کرتے ہیں যে আমার যে অংশের মধ্যে যে গোটা বসে আমার সাথে দখল আছে, বুঝছে? একটা বারে দুইজনে কি করছে, ওয়াটার করছে. একজন দাবি করতেছে যে আমার ইচ্ছার মধ্যে যে গোটা বসে এই গোটা কার দখলে আছে, আগা তৎসিন কালে কিছু দাব কম ও আসাব করলে পৌঁছাহারি এক এক তয়বা কল দাবি কে অন্যর মধ্যে কিছু এক না এক বাইক কম ফিয়া দিলা আখার দোস্রিকে দখল নেয়. যিনি অন্য মিম্মা আসাবাহু উমরা ওয়ে ওয়ে তো পৌঁছাও সো পাটরা দিয়ে দিয়া পাটরার মাধ্যমে যে বাইকটা ভরছে এই বাইকটা কার কার দখলে আছে, আমার সাথে দখলে আছে. একজনে অপর রুজু কি করছে, দাবি করছে. বল না আমার গড় আমি বেশি, তোমার হিসার গড় আমার দখলে নেই. অপরজনে কি করছেন ভাই, অ্যাঙ্কার পাহাড়ে একা মতো বাইনে না উসল লাজমি বাইনে না কুকায়ন করে না লিনা কুল না বজে বুজদলিলকে জোহামনে কাহা লামি সদ্দার, বুঝছে না? তার কথা তসদিক করা যাবে না যতর বিন্দু বাইনে কায়ে না অন ওয়াইন আকামাল বাইনা আন্দোলনের বাইরে কাম করছে, যেন যে দাবি করছে যে আমার ঘর তার দখলে আছে সেও বায়না কায়েম করছে, যার দখলে আছে সেও বায়না করছে, বায়না কায়েম করছে. আমার ঘর আমার দখলে, তার ঘর আমার দখলে না, বুঝছে? যে ব্যক্তি দাবি করছে এ ব্যক্তি বলতেছে যে বায়না কায়েম করছে, আমার হিসাবা হিসাব মধ্যে যে কর্তা বলছে আমার সাথে দখল আছে. আর সাথে বলতেছে না আমার ঘর আমার দখলে আছে, বুঝলে? সেও কি বায়না কায়েম করছে বায়না কইলে মুদ্দা আলাই বায়না গ্রহণ করে না মুদ্দাই বায়না দ্বারা যেটা সাবেত নাই এটাকে সাবেত করবে. আর বুঝিনি বায়না কিছু দিন আসে ভাই লামিয়া সূত্রে সাবেত জন্য লামিয়া সূত্রে সাবেত করা যেন খার জন্য কেন মুদ্দাই দখলে নাই সে খারে যেত অল বাজিনা তো খারে অল বাইনা তোমার যাও আর তোর যে দেখা আল্লাহ বাইনা দিলিয়াদ আর তো ইয়াদ দিলিয়াদকে বাইন আছে তার দখলে আছে, তার বাইনার রয়ে যে যে খারেজ অল্প যার দখলে নাই তার বাইনাকে তর্জি দেওয়া হবে, যার দখলে আছে তার বাইনার রোদা, যার দখলে নাই তার বাইনাকে তর্জি দেওয়া হবে. বাইনা কিছুর জন্য সুবুতের জন্য যেটা সাবেত নাই এটাকে এসবাতের জন্য দেখে সুবুত করাও দিন কানা কাব কি কাবলার সাত আলাল কবজে ওই আগার হবে কাবলার সাদাল কবজে যিনি ওই কানার দিকে তাহা কি রে ভাই ওই কানার দিকে কার দিকে হবে, হ্যাঁ কানার দিকে কার দিকে দিচ্ছে ওই কান আছে নি আরে বাবা বলছে দাবিটা করছে কামলার সাত, দাবিটা করছে কামলার সাত আলাল কবজে. আর বলছেন দাবি করছে সে যে তার হিসাকে উসুল করছে, এটা একবার করার পূর্বেই সে দাবি করছে যে আমার হিসা আমার সাথে কি দখলে আছে, বুঝছেন? আগার ওই দাবা কে কামলার সাত পয়লে একটা কারণে কবজা পদ তাহা লাভা আর তাহা লোক করেগা তারা আড্ডা আর বাটরা কবজ কিয়া জায়গা শুনি বাটরা কি হইল কাজা ইজা ইত্তালাবা ফিল হুদুদ হুজুরদের মধ্যে একতলা হয়েছে, অর্থ যে দুইজনের জন্য একটা কলম দিবে, একটু কলম নামাচ্ছে। এই দাঁতটা এইভাবে বন্টন করা হয়েছে, এই যে পূর্ণ বাড়ি যাবে এইভাবে বন্টন করা হয়েছে। মাসান্ত মাসালাম কেন একটা বাড়িতে আছে, ভাই কেন ভাই কেন একটা বাড়িতে আছে, এই হিসাবলা ওই বাড়িতে আমার, এই হিসাবলা বলতেছে এই ঘরটা আমার, কিন্তু মূলত এই বাইত কার এই হিসাবলা, এই বাইত কার এই হিসাবলা, লেহাজা হুদুদের মধ্যে একতলা হইল না, কের মধ্যে একতলা হইল তোমার না আমার, যার দখলে আছে বলতেছে কি আমার, যিনি যার দখলে নাই সে বলতেছে আমার, ওই সীমানা ওই গোটটার মধ্যে যার দখলে আছে এক আমার, আর যার দখলে নাই এক হচ্ছে আমার। তাহলে এই দুইটা বাড়িতে মধ্যে যার দখলে নাই সে বাড়িতে, কেন বায়না কার জন্য বায়না কারে, তবে মুদ্দাই মুদ্দাই কে ব্যক্তি, যে ব্যক্তি দাবি করছে ইটা আমার দখলে নাই আমার সাথীর দখলে নাই। আকা মাল বাইয়ে না বা যুগ দালি করলে বাই দিন বা ফয়সালা কে জায়গা হারিয়ে কে বিদ্যুৎ দিল্লাদি ওই হিসা একজনের বাইনা বগছে আরেকজনের বাইনা ও যায় নাই, কায়ে মকেছে কে রে বাইনা যাবে দাওয়ায় গলতের কথা কইছে, দাওয়ায় আসতে কাকে বলে নাই, আর দাওয়ায় আসতে কাকে আলাদা ফসল হিসাবে কি করতেছে নির্দিষ্ট ভাবে একজন ইসলামে মুস্তাহিক বেরিয়েছে, যেরকম একটা জমি এই জমিন দেয়া, কিন্তু জমিনের যে অংশটা রাস্তা বলে জানে একশো টাকার দাম 3 লাখ, জ্ঞান একশো টাকার দাম 1 লাখ, রাস্তার সাথে যে জায়গাটা এটার মূল্য কত হবে 3 লক্ষ শতাংশ, আর রাস্তার যে বাহিরে রাস্তার সাথে এটার মূল্য হচ্ছে কত লোক 1 লাখ, তাহলে এমন তো অনুষ্ঠান এই অংশটা যে নিবে সে ডবল পাবে না, তাহলে 30 শতাংশ মধ্যে রাস্তার কাছে যে আছে সে পাইব 10 শতাংশ, আর রাস্তা থেকে দূরে সে পাবো কত? 20 কেন? রাস্তায় মূল্য করি ভাই বেশি, তাহলে হাওয়াতে প্রত্যেকের হিসা কি নিশ্চয় নিশ্চয় প্রত্যেকের হিসা কত? কিন্তু রাস্তার সাথে হওয়ার কারণে তার মূল্য বেশি হয়ে গেছে, বিদায় তার অংশ কি কি দেবো গা, তার শতাংশ কত দেবো গা, তার শতাংশ কত রয়ে দেবো 15-10 চলে দেবে, যার যে টাকাটার মূল্য কম তার মিস্ত্রির মধ্যে তার শতাংশ 15 আসবে কি 20, 15 আসবে কি 20, কিন্তু মূল্য হিসাবে তোমরা কি সমান সমান, 10 যে মূল্য মিশ্রের মূল্য কি এখন এই যে এখন ধর ইয়ানতে যা অর্ধেকটার মালিক একজন রয়েছে রাস্তার কাছে যে 10-5% মালিক কি হয়েছে গা, কিন্তু খুব নির্দিষ্টভাবে নির্দিষ্ট ছিল না যে লালবাগের ভিতরে সময়ের ভিতরে যে আমরা আমি উত্তর দিকে নামাজ হ্যাঁ হ্যাঁ এখন এই উত্তরাংশের মধ্যে সে এই উত্তরাংশের মধ্যে একদম মুস্তাহিক তো মানি নিল না আমার কথা ইজা উস্তাহিক বাদ নসিব হাদি না আগর মুস্তাহিক নিকল যায় বাস কি তুম দনুতে বাস কি ইসলামে বেআইনি নির্ধারিত ভাবে এই নিয় উত্তরাংশের মধ্যে একজনের কিছু মুস্তাহিক নি ফক্স কওগা কিসমত আবু হানিফার মতো তাহলে বাটর কি হবে না রাজা ভি সত্য তালিক ভি নসিব সাহেব বল রুজু করেগা আপনি হিসাব ভি সদাল কে উস মেদার আপনি সাথ কি হিসাব ওই 20 টাকা 10 লে লেগো এই এজে 20 তো 20 টাকা সে কি নিব তার হিসাব অনুযায়ী সে নিয়া নিবে যতরূপ তার কি নিছে অতরূপ নিবে এক যদি নিয়ে থাকে 200 নিব দুই নিয়ে তাহলে 4 নিব 4 শতক 5 নিলে 10 শতক তার সাথে থেকে এত লোক ঠিক কি নিয়ে নিবে বুঝেছে অকাল আবু ইউসুফ তো তার সফর কিছু আবু ইউসুফ মতো করে ফাঁস করে যায় কিছু পাঠরা কি হয়ে যাবে ফাঁস করে যাবে তাহলে মাইন হিসার মধ্যে যদি একজনের হিসার মধ্যে নির্ধারিতভাবে কেউ যে মুস্তাহেক হয় তো এমত অবস্থায় বাঘরা কি হবে ফসক হবে না বরং তার সাথে যতটুক সে দিয়েছে অতটুক নিয়ে আসবে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ বলে না মাইন হিসার মধ্যে যদি একজনের হিসার মধ্যে নির্ধারিত ভাবে কেউ যদি মুস্তাহেক হয়ে যায় এই সুরতের মধ্যে কি হবে বাটরা ফসক হয়ে যাবে বাটরা কি যাবে ফসক হয়ে যাবে সুরতের মাসালা যেটা কিতাবের মধ্যে আছে কেমন মাহিনের মধ্যে যদি মুস্তাহেক হয় তাহলে একতলাফের কথা সাহেবে কুদরি কি করেছেন উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে ঠিক না ভাই হাকাজা যাকারা ফি আসরার ও এসে জিকির কি আসরার কথা 11 নম্বর হাশিয়া আকাজা যাকারা ফি আসরার যাকারা লেখতলাফা ফি আসরার ফি আসদাক বাজ বেহি কাজা হো না আজা ওয়াকা সুহান কিন্তু যা গলত হয়েছে ভাই যে আসরারের যে হাওলা দিছে কথা বেগিরি ভাই গলত উল্লেখ করেছে কথার মধ্যে কি হয়েছে خوش ہے سہی تو تین جا سو بعض مائن حصہ ایکجن بعض مائن آدمی جتنے بھاگ مستائی کچھ اتبا آدم حصہ میں جو کہ بھائی مستائی کچھ تو مائن نہ مائن نہ کہ یہ دس میں فاسٹ ہونا کون دیکھے فون ہوئی نہ یہ مائن ہے نہ مائن دو سروت نا اور ایک سروت کی جو پورن زمین میں سے ایک مستائی کچھ کار حصہ میں مستائی کچھ یہ تین دے دیں তাহলে কয়টা শুরু হইল তিন এই তিন শুরুতের মধ্যে যে ইমাম ইমাম অবলিবা আবু ইউসুফ কোন শুরুতের মধ্যে একটা লাভ না বলে কইতেছে ওয়াসহি অবিদা ওয়াসহি আনা তালাবা এ সহি একতলা বাইনা শেখায় এনা আবু ইউসুফ আর কা আবু হামিদ মধ্যে কি আছে বাদে শাহী আছে কাকে বাদে শাহী নসিব আদিম আদিমের হিসার মধ্যে যদি কে গাইরে মহিন কাও মুস্তাহিক হয় একজনের হিসা দশ পড়ছে দশের মধ্যে ফাঁসের সে কি হলে মুস্তাহিক হইল কিন্তু কোন দিকে কি স্বর্গের সাথে না উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে কোনো বোঝা দিকে তাই নাই ইদের মধ্যে একতলা ইদের মধ্যে কি ভাই একতলা আম্মা ফি আসবাজ মাইন ভালো আসতে কা কোনো বাজ মাইন কিন্তু তৎসকল কিছু বিলেন মা যে মতনের মধ্যে যে কথা কইছে বিলেন মা কি হবে না ফস হবে না অর্থাৎ আইমে সালাদের মধ্যে এত্তেহাদ এত্তেবাক এই সুরতের মধ্যে কি হবে ফটর ফস হবে বুঝছে লা লবিস্তু ইকা বাজু শাইল ফিকুল ফিকু গর মুস্তাহিক হোক বাজু শাইক কুল কেন কুলের মধ্যে অনির্দিষ্টভাবে আংশিকের মুস্তাহিক সম্পূর্ণ ভাইবের মধ্যে অনির্দিষ্টভাবে আংশিকের কি হয়েছে ভাই মুস্তাহিক এই স্রোতের মধ্যে বিলে তো ঘটনা কে হয়ে যাবে ফসকে ঘটনা ফসক হয়ে যাবে বিলে তোমার যে কয়টা তুমি দিল যেন মমতার কথা উল্লেখ করা হয় কেন মোহাম্মদ রহমদ কালমিদের সেকেন্ড মধ্যে দেখতেলাম ইমাম মোহাম্মদ রহমদ কার সাইট নিচ্ছেন উস্তাদে আপনি ইসর মতো সাইট গ্রহণ করছেন না বলেন মতো সাইট গ্রহণ করছেন পূর্ণ উল্লেখ করার লামি কার কৌলে মোহাম্মদ বা লাম নিষ্কার কৌলে মোহাম্মদ এনে মোহাম্মদ রহমদের কৌলকে উল্লেখ করা যাকে আবু আবু সুলাইমান মা আবু সুলাইমান বলছেন যে এই মাসালার মধ্যে উনি কার সাথে আছে আবু ইউসুফ বাবু হাসান বলতে এই মাসালার মধ্যে কে বিলাত তাবাকে কোনো একতলাব নাই বিলাত তাবাল ফক্স ইদার মধ্যে কোনো একতলাব নাই যে সুরতর মধ্যে একতলাব অন্যরা একজনের হিসার মধ্যে বাদে বাইরে মাইনে একজনের কি হিসাব মুস্তাহি হয়েছে ইদার মধ্যে কি একতলাব তাহলে মোহাম্মদের মতো যিনি আবু ইউসুফ আবু সুলাইমান বলতে মোহাম্মদ রহমতুল্লাহ এক একতলাবি মাসালার মধ্যে কার সাথে আছে আবু ইউসুফ রহমতুল্লাহ সাথে আবু হামস বলতেছেন যে উনি কার সাথে আছে আবু হামস ও বাস এই কে হ্যাঁ বাবনের সাথে আবু ইউসুফ ওয়া কাছে কুন্ডলে বাবনিও না আরে কাছে গেলাম তাহলে আবু হামের সাথে আছে কথা লই দিই ভাই আন কেন ফস হবে আবু ইউসুফের মধ্যে বাটরা ফস করে দেবো কিছু না বলে আবু ইউসুফ আন্না বি আসতে কাকে বাদে সাহে তার শরীফুল সাহেব কাউকে আসতে কা কোন বাদে সাহে যা সাহের উগা শরীফ সাহেব শুধু গাল তো তিনটে ব্যক্তি আর বাটরা করতে গেলে রাজা মন্দির কাজ তিনটে ব্যক্তি তো রাজা মন্দির পাওয়া যায় না এই জন্য বাটরা ফস হয়ে যাবে আরে এখন আর শরীরকে সালেস সাবিত হইল না আর শরীরকে সালেসের অনুমতি নিয়ে বাটনা করছে গাঁজা বাটনা দিয়ে দেবো ফস করে দেবে আর না বেসে বাজার সাহেব তো রাস্তে কার কোন বাজার সাহেবকে জাহারা শুরু কোন সাহেব এসব তাহের হওয়া তৃতীয় শরীর কিছু একজন শরীর কাজা হওয়া গেল নি আর কিছু একজন মালিক হইল তো بغیر یہ بات نہیں. اگر مستحق ہو جائے بادشاہی کا دونوں حصے میں, اگر دونوں حصے میں دل دی غیر معین انیت بابا کا مستحق ہو جائے, اے صورت میں دل ہم با کلی بابا کر پھنس گئے, اے صورت میں بابا کر گئے پھنس پھنس کیوں ہاذا کہنا کہ ان بی استقاق کے دودھ شاہی یا نہ دمن کہو کہ استقاق کھول میں دودھ شاہی واجب پتا رجوع کرنا اپنے حصہ کو نصیب آخر سے شائع جن شائع حساب تر ایک جن حصہ ملتے گیسے بھائی مستحق ہوئے اپر تک کی ہوگا شائع حساب کی ہوگا تا تک پھر نہیں ہوگا لہذا افراد تم نے مانا ہے جن کو دے دینا بٹ رہا ہوں تجھے کہ افراد ان کے تو بکرا مائی بکرا مائی مائن جو نہ ہن ایک جن حصہ ملتے بعد تو جا بعد مستحق سے مائن لہذا تو تر مائن نہیں سے منہدم ہونا.